गरसन सरे रे गरसन पा निसन सरे पगारे गरी सनी पानी सरे पगरी सनी सरे ग सरे सरे रे गरे ग ग ग प पानी सरे ओ बंधु तुम सुनते कि पाओ ओ बंधु तुम सुनते कि पाओ ए गाना मार ओ ए गाना मार ए गाना मार ओ ए गाना मार छुए जाबे छुए जाबे हृदय तोमार ए गाना मार ए गाना मार ए गाना मार ए गाना मार ओ बंधु तुमि सुनते कि पाओ ओ बंधु तुमि सुनते कि पाओ ए गाना मार ए गाना मार ए गाना मार ए गाना मार জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো বোঝো না কি ভালোবাসা করে হাহাকার ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার এই গান আমার ও এই গান আমার ও বন্ধু তুমি শুনতে কি পাও কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না কেন এই লুকোচুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না বলো না গো কর ভুলেতে দেখা তুমি চাও না দিতে বলো না গো কর ভুলেতে দেখা তুমি চাও না দিতে বলো কবে দুটি মন হবে একাকার ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার এই গান আমার ও এই গান আমার এই গান আমার ও এই গান আমার ও পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার, ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার, ছুঁয়ে যাবে